그래, 그래. সামনে মরে যাবে। লাইন লাইন ধরালো, লাইন ধরালো, লাইন ধরালো, লাইন কে ভাঙবে না, লাইন লাইন লাইন চলো সাইডে সাইডে এই কেউ লাইন পাঠাবে না।